আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের এক আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে মাত্র কয়েকটা শব্দ তিলাওয়াত করেছি। যে আয়াত তিলাওয়াত করেছি এ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন

আর কি কুকুরি তার বক্তব্যের মধ্যে আছে দেখুন। সে বলে আমাদের নবী যা ছিলেন, আমাদের নবীর সমস্ত উম্মতকে তাই হতে হবে। আমাদের নবী যা ছিলেন সমস্ত উম্মতকে তাই হতে হবে। আপনারা বলুন তো, আমাদের নবী খাতামুন নবিয়্যিন ছিলেন কিনা? সমস্ত উম্মত খাতামুন নবী? না। আমাদের নবী যা ছিলেন উম্মতকে তাই হতে হবে। আরেকটা পুকুরি, আরেকটা পুকুরি বলুন তো, আমাদের নবী শুধু খাতামুন নবিয়্যিন ছিলেন না রহমাতুল লিল আলামিন? সমস্ত উম্মতকেও তাই হতে হবে। আরেকটা পুকুরি, কোন উম্মতকে খাতামুন নবিয়্যিন বলা যেমন কুহুরি, কোন উম্মতকে রহমাতুল লিল আলামিন বলা যেমন কুহুরি, তেমনিভাবে খাতামুন নবিয়্যিন আর রহমাতুল লিল আলামিনকে শুধুমাত্র একজন মুসলমান বলা অকুহুর। বলেন গণ্য মূর্খটার একটা বক্তব্যের মধ্যে কি পরিমাণ কুহুরি বিষাক্ত মতবাদ বিস্তৃত রয়েছে। এবার তার প্রশ্নের জবাব, আমাদের নবী হানাফি ছিলেন না শাফি ছিলেন, মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? জবাব হলো, আমি জবাব দেওয়ার আগে আপনাদের আর একটা প্রশ্ন করি, আমাদের নবী সাহাবি ছিলেন না তাবি ছিলেন? না তাবে তাবি ছিলেন। আমার প্রশ্নের যেই জবাব দিবা তুমি গণ্য মূর্খ, তোমার প্রশ্নেরও সেই জবাব দেব। বলুন আমাদের নবী সাহাবি ছিলেন না তাবি ছিলেন? এই প্রশ্নের যেই জবাব, আমাদের নবী হানাফি ছিলেন না সাফি ছিলেন, ওই প্রশ্নের সেই জবাব। কোন গণ্য মূর্খ যদি প্রশ্ন করে আমাদের নবী সাহাবি ছিলেন না তাবি ছিলেন, কি বলবে? তিনি সাহাবিও ছিলেন না তাবিও ছিলেন না। তবে সাহাবি সাহাবাগণের সমান অনুমোদনদাতা ছিলেন, তাবেইনেরও অনুমোদনদাতা ছিলেন। তেমনিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফিও ছিলেন না শাফিঈও ছিলেন না, হানাফিদেরও অনুমোদনদাতা ছিলেন, শাফিঈদেরও অনুমোদনদাতা ছিলেন। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, খাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আমার যুগের মুসলমান শ্রেষ্ঠ মুসলমান। বলুন রাসূলের যুগের মুসলমান কারা? এদেরকে শ্রেষ্ঠ মুসলমান বলে অনুমোদন দিলেন কে? রাসূল সাহাবি ছিলেন না সাহাবা মানের অনুমোদনদাতা ছিলেন? তারপরে বলেন তুম্মাল্লাযীনা ইয়ালুনাহ, দ্বিতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান সাহাবাগণের পরের যুগের যারা, তারা তারা এদের রাসূল তাবিঈ ছিলেন না তাদের অনুমোদনদাতা ছিলেন? তারপরে বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তৃতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান তাবেঈনের পরের যুগের যারা, তাবেঈনের পরের যুগের কারা? রাসূল তাবে তাবিঈ ছিলেন না তাদের অনুমোদনদাতা ছিলেন? যেমন ভাবে রাসূল আমাদের নবী সাহাবি ছিলেন না তাবিঈ ছিলেন না, তাবিঈ তাবে তাবিঈ ছিলেন না, তাদের সকলের অনুমোদনদাতা ছিলেন। ঠিক তেমনিভাবে আমাদের নবী হানাফি ছিলেন না শাফি ছিলেন না, মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন না, সকল মাযহাবের অনুমোদনদাতা ছিলেন। কোন মেয়ে লোককে তার স্বামী তালাক দিল, আপনারা কি মনে করেন এই মেয়ে লোকটা আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে না? প্রথম স্বামী তালাক দেওয়া মাত্রই না কিছুদিন অপেক্ষা করার পর? কতদিন অপেক্ষা করবে এই ব্যাপারে আল্লাহ বলেন, কতদিন অপেক্ষা করে দ্বিতীয় স্বামী গ্রহণ করবে সেই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, নারীরা তিন কুরু সময় অপেক্ষা করার পর পরবর্তী স্বামী গ্রহণ করবে। তিন কুরু সময়, এই কুরু শব্দটা কোরআনের ভাষা, অভিধানে তার অর্থ দুইটা। একটা মেয়ে লোকের অপবিত্রতাকালীন সময় কেউ কোরআনের ভাষায় কুরু বলে, মেয়ে লোকের পবিত্রতাকালীন সময় কেউ কোরআনের ভাষায় কুরু বলে। বলুন, আল্লাহ বললেন তিন কুরু সময় অপেক্ষা করার পর তালাকপ্রাপ্ত নারী ভিন্ন স্বামী গ্রহণ করে, কুরু শব্দের অর্থ একটা না দুইটা। তিন ঋতুরেও তিন কুরু বলে কোরআনের ভাষায়, তিন পবিত্রতাকালীন সময়কেও কোরআনের ভাষায় কুরু বলে। তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে তিন অপবিত্রতাকালীন সময় গণ্য করলে মেয়েটার দ্বিতীয় স্বামী অতি অল্প সময়ে গ্রহণ করতে পারে, মেয়েটার পক্ষে সুবিধা হয়। সুতরাং আমরা তিন ঋতুস্রাবকালীন সময় গণ্য করব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা তিন পবিত্রতাকালীন সময় গণ্য করব। হানাফি মাযহাব মতে তিন ঋতু অতিক্রান্ত করে তালাকপ্রাপ্ত নারী অন্যত্র বিয়ে বসতে পারে। শাফি মাযহাব মতে তিন পবিত্রতাকালীন সময় অতিক্রান্ত করার পর তালাকপ্রাপ্ত নারী অন্যত্র বিয়ে বসতে পারে। হানাফি মাযহাবটা কোরআনের বিরুদ্ধে হইল, না শাফি মাযহাবটা কোরআনের বিরুদ্ধে হইল, না সবটা মাযহাবই কোরআনের ভিত্তিতে হইল। এরপরেও যদি তারা কোরআনে কোন মাযহাব না পায়, এরপরও যদি তারা রসুলের হাদিসে কোন মাযহাব না পায়, তাহলে গলায় কলসি বেঁধে বুড়িগঙ্গা নদীতে পরে মরে না কেন? এবার দেখুন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের বিচারক পদে নিযুক্ত করে, ইয়ামান দেশের কাজী, ইয়ামান দেশের মুফতি নিযুক্ত করে যখন পাঠাচ্ছিলেন, বলেছিলেন, মুআজ তুমি ইয়ামানবাসীদের সমস্যাবলীর সমাধান কোথা থেকে দিবে? মুআজ বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রসুল বলেন, যে সমস্যার সমাধান কোরআনে না পাও সেই ব্যাপারে কি করবে? মুআজ বলেন, রসুলের হাদিস থেকে দেব। রসুল বলেন, ইয়ামানবাসীর পুরো সমস্যার সমাধান যদি রসুলের হাদিসে না পাও, তাইলে তুমি সেই সমস্যার সমাধান কোথা থেকে দেবে? তিনি বলেন, আমি কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করে দেব। এই কোরআন হাদিসের আলোকে গবেষণা করে যে বিষয়ের সরাসরি সমাধান কোরআন হাদিসে পাওয়া না যায়, সেই বিষয়ের সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করে দেওয়ার নাম ওই মজহাব, বের করে দেওয়ার নাম ওই মজহাব। যখন মুআযি এই কথা বললেন, রাসূল শুধু সমর্থন দিলেন না, সন্তুষ্টি প্রকাশ করলেন। বুঝে থাকতে বলুন, মুআযকে মাযহাব প্রতিষ্ঠার অনুমোদন দিলেন কিনা? মুআযের মাযহাবের অনুসরণের ব্যবস্থা দিলেন মক্কাবাসীকে? মুআযের মাযহাব অনুসরণের ব্যবস্থা দিলেন মদিনাবাসীকে? না, মুআযের মাযহাব অনুসরণের ব্যবস্থা দিলেন ইয়ামানবাসীকে? এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, যেই দেশে যেই মাযহাব চালু আছে, ওই দেশের মুসলমান সেই মাযহাব মানতে হবে। তাহলে রাসূল হাদিসের মাধ্যমেও মাযহাবের অনুমোদন দিয়েছেন কিনা? বুঝে থাকতে বলুন, ইয়ামানবাসীদের জন্য কার মাযহাবের অনুমোদন দিলেন? ইয়ামানবাসীদের জন্য আল্লাহ রাসূল নিজে দুনিয়াতে থাকাকালে জীবদ্ দশায় হযরত মুআযর রাদিয়াল্লাহু আনহু মাযহাবের অনুমোদন প্রদান করেছেন। সুতরাং রাসূল নিজে কোন মাযহাবের অনুসারী ছিলেন না, রাসূল সকল মাযহাবের অনুমোদন দাতা ছিলেন।

তিন ঋতু স্রাবকালীন সময় অতিক্রান্ত হওয়ার পরে দিয়া দেওয়া হয়। তাহলে কোরআনের নির্দেশ পালন করা হইল কিনা? কার মতাম মতে আবু হানিফা কোরআন মানে হইল? আবু হানিফার মতাম। আর যদি তিন পবিত্রতাকালীন সময় পার হওয়ার পরে দিয়া দেওয়া হয় তবুও কোরআন মানা হইল, কিন্তু কার মতাম মতে? এখানে যদি আপনি হানাফি মতাম মানেন না, শাফি মতাম মানেন না, কোরআনের এই নির্দেশ কিয়ামত পর্যন্ত আপনি পালন করার কোন পথ পাবেন না। সুতরাং মাযহাব হইল কোরআন মানার পথ, মাযহাব হইল হাদিস মানার পথ। যারা মাযহাব মানে না এদের কোরআন হাদিস মানার কোন পথ নাই, যারা মাযহাব মানে না এদের কোরআন হাদিস মানার কোন পথ। এটার একটা উদাহরণ দিচ্ছিলাম, নামাজে হাত বাঁধার হাদিস একরকম না ভিন্ন ভিন্ন বলেন? সবটুক মাযহাব না মানলে সবগুলি হাদিস মানা যায় না? মাযহাব মানলে হাদিস মানার ব্যবস্থা হয়? হানাফি মাযহাবে কি সমাধান দেওয়া হয়েছে? পুরুষেরা দুই হাত বাঁধবে কোথায়? হাবির নিচে। নারীরা দুই হাত বাঁধবে কোথায়? সিনায়। লামাযহাবিদের পুরুষরাও বাঁধে সিনায়, নারীরাও বাঁধে সিনায়। নবীর নিচে হাত বাঁধার সহি হাদিস মান্য কোথায়? এরা হাদিস মানে না হাদিস মানার গোহাই দিয়ে ধোঁকা দেয়? এরা হাদিস মানেওয়ালা নয়, হাদিস মানার গোহাই দিয়ে আপনাদেরকে ধোঁকা দেয়। নবীর নিচে হাত বাঁধার হাদিস সহি, নবীর নিচে হাত বাঁধার হাদিস সহি, একটা লাল হাবিও মানে না। বলুন হাদিস মানলো অমান্য করলো? তাহলে হাদিস মানার গোহাইটা এদের কি দুঃখাবাদী নয়? দুঃখাবাদী। গেল হাত বাঁধার ব্যাপার, হাত বাঁধার ব্যাপার নিয়ে এরা মসজিদে গিয়ে ফেটনা করে, আমাদের কাতারে দাঁড়ানির ঠ্যাং সরানির ব্যাপার নিয়ে মসজিদে গিয়ে ফেটনা করে, এরপরে আর ফেটনা করে কোথায়? মুক্তাদিদের সুরা কেরাত করার ব্যাপার, মুক্তাদিদের মুক্তাদিদের কোন সুরা কেরাত ইমামের পিছনে নাই। এ ব্যাপারে সর্বপ্রথম কোরআনের আয়াত আপনাদের মনে রাখা দরকার। আপনারা যারা হানাফি মাযহাব মতে নামাজ পড়েন, আপনারা ইমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ার সময় সূরা কেরাত পড়েন না, চুপ থাকেন। আপনাদেরকে এরা বলে হাদিস বিরোধী নামাজ পড়লেন, নামাজ হইল না, বলে কিনা? হাদিস বিরোধী নামাজ। কিভাবে বলে? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। কাজেই আপনারা যেহেতু মুক্তাদি অবস্থায় সূরা ফাতিহা পড়লেন না, রাসূলের হাদিস মতো আপনাদের নামাজ হয় না, বলে কিনা? আমি জবাব করে দেব। আগে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে বলেছেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, এই লামাযহাবীদের নেতারা পর্যন্ত স্বীকার করে এই আয়াতটা আল্লাহ নামাজে কোরআন পড়ার ব্যাপারে নাযিল করেছেন। আয়াতটা কোথায় কোরআন পড়ার ব্যাপারে নাযিল করেছেন? নামাজে কোরআন পড়ার ব্যাপারে নাযিল করেছেন। নাযিল করে আল্লাহ বলেন, ইযা কুরিয়াল কুরআন, নামাজে যখন কোরআন পড়া হয় কে বলে? তখন আল্লাহ বলেন, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগে শোনো। তোমরা বলতে ইমাম সাহেব, তোমরা এক বচন না বহু বচন, একটা নামাজের জমাতে ইমাম কতজন থাকে? এলে তোমরা বলতে ইমাম সাহেব না মুক্তাদি। আল্লাহ বলেন, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চোখ থাকো। বলুন, আল্লাহ কোরআনের আয়াতে মুক্তাদিদেরকে ইমাম যখন কোরআন করেন মুক্তাদিদেরকে কি করতে নির্দেশ দিয়েছেন? চোখ থাকার নির্দেশ দিয়েছেন। এই লামাযহাবীরা, তোমরা যখন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো তখন কোরআন বিরোধী নামাজ পড়ো, তোমরা বলো কোরআন বিরোধী নামাজ, আর আমাদেরকে অভিযোগ অপবাদ দাও হাদিস বিরোধী নামাজের। আমাদের নামাজ হাদিস বিরোধী নামাজ নয়, আমাদের নামাজ হাদিস সম্মত নামাজ, তোমাদের নামাজ কোরআন বিরোধী নামাজ।

এবার বলুন 23 টাকার থেকে পৃথিবীর 3 টাকার বাদ দিলে করা থাকে। এই 20 টাকাতে হাদিসে উল্লেখ আছে, এই 20 টাকার নামাজ আল্লাহর রাসূল সুদূরঙ্গালে ভরতেন, সুদূরঙ্গালে। 8 টাকাতের হাদিস আছে, উল্লেখ আছে রসুল 12 মাস পড়তেন। 20 টাকাতের হাদিস আছে, উল্লেখ আছে সুদূরঙ্গালে ভরতেন। বলুন কুর্তা কি নবাব? 8 টাকাতের হাদিসটা হইল তাহাজ্জুদের ব্যাপারে, 20 টাকাতের হাদিসটা হইল তারাবির ব্যাপারে। এবার বলুন তারাবির হাদিসটা বলে না লুকিয়ে রাখে? আর তাহাজ্জুদের হাদিসটা দিয়া কিসের দলিল দেয়? বান্দর আর কাকে বলা যায়, আর কাকে বান্দর বলা যায় বলুন? এই হেত্তাবাদ লামাজ হাবিরা, তারাবির নামাজ 8 টাকার বলে বান্দারি করে কিনা, দলিল দিতে বান্দারি করে কিনা? তারাবির আসল হাদিস লুকিয়ে রাখার বান্দারি করে, তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেওয়ার বান্দারি করে, বান্দরের কারে কর? আসল ফেতনা নয় এদের, ফ্যান সরাবির ফেতনা আসল বান্দারি নয় এদের, হাত উঠাবার ফেতনা আসল বান্দারি নয় এদের, হাত বাঁধার ফেতনা আসল বান্দারি নয় এদের, সুরাতুল ফাতেহা বলার ফেতনা আসল বান্দারি নয় এদের, জুড়ে আলিম বলার ফেতনা আসল বান্দারি নয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে কুফুরি মতবাদ প্রচারের ফেতনা এসে এদের আসল বান্দারি। যেমন ভাবে হাদিসে বিভিন্ন নামাজের বিভিন্ন অংশে হাত উঠাবার কথা আছে, কিন্তু এইগুলি সবগুলি রহিত শুধু প্রথমবারের টা ছাড়া। ঠিক তেমনি ভাবে হাদিসে কোনো কোনো হাদিসে আসতে বল আমিন বলার কথাও আছে, কোনো কোনো হাদিসের দ্বারা দূরে আমিন বলাও বোঝা যায়, কোনো কোনো হাদিসের দ্বারা আসতে আমিন বলাও বোঝা যায়। বলুন হাদিসের দ্বারা শুধু জুড়ে বোঝা যায় না আসতেও বোঝা যায়? হাদিসের দ্বারা শুধু আসতে প্রমাণ হয় না জুড়েও প্রমাণ হয়। তাইলে দূরে দূরে আমিন বললে আসতে আমিন বলার হাদিস মানা যায় না বাদ পড়ে? আসতে আমিন বললে দূরে আমিন বলার হাদিস মানা হয় না লম্বন হয়? তাইলে হাদিস তোমরা যারা মজাব মানো না হাদিস মানো, আবারও পাশের বেটা হইলে আসতে আমিন বলার দূরে আমিন বলার দুটো হাদিস মানিয়ে দেখাও পারবে না কোনো। হানাফি মজাবের সিদ্ধান্ত হইল জুড়ে আমিন বলা জায়েজ আছে, আসতে আমিন বললে সওয়াব আছে। এটা হানাফি মজাবের সিদ্ধান্ত, জুড়ে আমিন বলা কি আছে আর আসতে আমিন বললে কি আছে। এবার বলুন একটা কাজ একভাবে করলে জায়েজ আছে আর একভাবে করলে সওয়াব আছে, কোনভাবে করবেন? যদি বলেন আমার অধিকার আছে জায়েজটা করার, আমি সওয়াব আছে না করবো না, আপনার কি আপনার কি অধিকার আপত্তি করার? আমার কোনো অধিকার নাই আপত্তি করার। তাহলে সওয়াব আছেটা বাদ দিয়ে শুধু জায়েজ আছেটা মসজিদে এসে কেন গড়ে গড়ে গিয়েও করো? বউ তালাক দেওয়ার কথাও হাদিসে আছে, বউ মিয়া জীবন যাপন করার কথাও হাদিসে আছে। তালাক দেওয়ার হাদিসটা কি সওয়াব আছে না জায়েজ আছে? আর বউ মিয়া জীবন যাপন করার হাদিসটা কি জায়েজ আছে না সওয়াব আছে? মসজিদে এসে যদি সওয়াব আছেটা বাদ দিয়ে জায়েজ আছেটা আমল করো, গড়ে গিয়া বউয়ের বউকে তালাক দেওয়ার ব্যাপারেও সওয়াব আছেটা বাদ দিয়ে জায়েজ আছেটা আমল করো, নাকি কথাটা বোঝাতে পারলাম না? বলুন বউ তালাকের কথা হাদিসে আছে কি নাই? বউ মিয়া জীবন যাপনের কথাও হাদিসে আছে কি নাই? আপনার তো অধিকার আছে যে কোনটা আমল করতে পারবেন, কিন্তু বিবেককে জিজ্ঞেস করে বলুন জায়েজ আছে তা আমল করবেন ঠেকা ছাড়া? ঠেকা ছাড়া না, ঠেকা ছাড়া জায়েজ সব আছেটাই আমল করতে হবে। বড় মিয়া যেমন বউ তালাক দেওয়া জায়েজ না, কিন্তু তালাক না দিয়া বউ মিয়া জীবন যাপন করা সব আছে বলে এটি অবলম্বন করেছ, মসজিদে এসেও জুড়ে আমিন বলা যায় না সে বলে ইজাত দিয়ে ভেত্তবাদী করা যাবে না, আস্তে আমিন বলার সব আছে সেটি আমল করতে হবে। আমি এ পর্যন্ত আপনাদের যে কথাগুলি বললাম এখানে দুইটা বিষয়, একটা হল আমলের ব্যাপারে লামল ধাবিরা বাতি, আর একটা হলো আকিদার ব্যাপারে লামল ধাবিরা বাতি। বলুন আমলের বাতিলটা বড় না আকিদার বাতিলটা বড়? এই ব্যাপারে আপনাদের সোচ্চার হওয়া দরকার। পরিশেষে আরেকটা প্রশ্নের জবাব দিয়া আজকের মতো বক্তব্য শেষ করতে চাই। এই যে ভিডিও রেকর্ড করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই কোন সাধারণ ওয়াজ মাহফিলে এইরকম ভিডিও রেকর্ড করার পক্ষে আমি নাই, প্রয়োজন নাই।